তোমার সুরের ধারা, রে গে ভাই পাগে, দেবে কি গো বাসায় আমায় দেবে কি, একটি ধারে তোমার সুরের ধারা, রে গে ভাই তারে পারে, আমি শুনব ধনে, আমি শুনব ধনে কানে, আমি ভরব ধনে, ভরব ধনে।